আমারে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। জহরা চাবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলি, তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে মন্ত্রি মিক্স কাওয়ালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন্ত্রি মিক্স কাওয়ালি। আমি হলাম রুহু আফজা, তুই হলি প্লেন ওয়াটার, লোড শেয়ারিং এ আমি তোর দিলের ইনভার্টার। কত এলো কত গেল তোর মত মামালি, ভাই জান দেখতে পেলে দেবে তোকে পাপালি। দিলটা জ্বালালি, মনটা দেখালি, দেখালি হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। খালি পিলি খাস না মাথা, যারে আসি ফুটে যা, বানাবি বেগম মামায় আইডিয়াটা ভুলে যা। পান্তা বানালি, কেন জর্দা মেশালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলি।